Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillahi wahdahu. Wassalatu wassalamu ala man la nabiyya ba'dah. Nabiyyana Muhammadin wa man da'a bi da'watihi wa sanna bi sunnatihi wa sara ala nahjihi ila yawmiddin amma ba'd. Faqad arshad al-bari fi mu'adam tanzilihi wa azim al-hisabi. بعد أعوذ بالله من الشيطان الرجيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا الله پاک کے روشن مہربانی تے اہل حدیث اندرون بنگلہ دیش کلمی سمیلن اپلکھے ہمارا ایتھے حاضر ہوار سجود لابھ کرچی আল্লাহ পাক আমাদেরকে দিনই বৈঠকে হাজির হওয়ার তৌফিক দিলেন তারই বরকতে শুকরিয়া আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যা লিখে যাওয়া নির্ভেজাল আন্দোলনের আমাদের দায়িত্ব পালনের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও মহাদেশের কৃতি সন্তান বীর সেফা সালার শেষ আন্দোলন বাংলাদেশের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার হাফিজাহুল্লাহ ও বারাকাল্লাহ অতিথি মোকরানিহি আল্লাহু আমিন অন্যান্য মেহমানানে কেরাম আহলে হাদিস আন্দোলনের সাথী দিদি ভাই ও বোনেরা আজকের আলোচ্য বিষয় আপনারা শুনেছেন চরমপন্থী মতবাদ ও আহলে হাদিস আন্দোলন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকেই আহলে হাদিস আন্দোলন চলে এসেছে একথা আমাদের সবারই জানা আহলে হাদিস আন্দোলন মধ্যমপন্থী এক যুবক উপযোগী আন্দোলনের নাম আল্লাহ পাক বলছেন কাযালিকে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা এভাবে তোমাদেরকে আমরা মধ্যমপন্থী উম্মত হিসাবে সৃষ্টি করেছি লিতাকুনু সুহাদা আলান নাস যাতে তোমরা মানুষের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করতে পারো ওয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে পারেন মধ্যমপন্থী লোক ছাড়া কোনো পক্ষপাত দুষ্ট লোক দিয়ে সাক্ষীর কাজ হয় না আমার সাথে আপনার সাথে যদি দ্বন্দ্ব হয় তা আমার ছেলেও সাক্ষী দিতে পারবে না আপনার ছেলেও সাক্ষী দিতে পারবে সাক্ষী হতে হলে মধ্যমপন্থী লোক জরুরি এজন্য আল্লাহ পাক বলছেন কাযালিকে জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু সুহাদা আলান নাস মানুষের সাক্ষীর কাজ তোমাদেরকে দিয়ে করা হবে অতএব তোমরা হবে মধ্যমপন্থী উম্মত এই মধ্যমপন্থী উম্মত আমরা দেখে থাকি যে বিশ্ব রোড চলে ওর ডান পাশে এক নর্দমা থাকে বাম পাশে আর এক নর্দমা থাকে এই যে আহলে হাদিস আন্দোলন মাঝপথে চলছে এর ডান পাশে হলো মুরজিয়াদের নর্দমা আর বাম পাশে হলো খারেজিদের নর্দমা একদিকে হলো খারেজি আর একদিকে হলো মুরজিয়া মুরজিয়া হলো শৈথিল্যবাদী সব কিছুই যায় যেমন আমাদের আহলে হাদিস জামাতের মধ্যে তথাকথিত একদল আহলে হাদিস হয়েছে যে জোরে আমিন বলো আর যা পারো আর তাই কর কোনো সমস্যা নেই এরা হলো মুরজিয়া আকিদায় বিশ্বাস হালাল খাও হারাম খাও ভালো করো মন্দ করো অন্যায় করো ন্যায় করো কোনো সমস্যা নেই খালি জোরে আমি বলবে উটের উপর টাইট করে হাত ধরি তাহলে শৈথিল্যবাদী আছে আর শৈথিল্যবাদী হলো মর্জিয়া আকিদায় বিশ্বাস আর চরমপন্থী যারা তারা হলো খারেজি খারেজি প্যারালালে আরেকটা আছে সেটা হলো রাফেজি রাফেজি এবং খারেজি এটাও আবার তিনটি বিষয় মর্জিয়া শৈথিল্যবাদী এদের কারণে যেমন জিহাদের অপব্যাখ্যা করে মুসলমানদের ইমান ও আকিদাকে নস্যাৎ করে জিহাদি জজবাকে একদম চিরতলে নির্মূল করে দিয়েছে শৈথিল্যবাদী মুরজিয়াদের কারণে। আর খারেজিরা জিহাদের অপব্যাখ্যা করে মুসলিম জাতিকে ইসলাম বিরোধী কাজ করতে উৎসাহ দিয়ে উস্কানি দিয়ে ওটা মুসলিম বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। যা মক্কার ইমাম সাহেব সেদিন খুতবার মধ্যে বললেন, ওই যে 68 মিলিয়ন লোক মারা গেল, 68 মিলিয়ন লোক মারা গেল দুই যুদ্ধে, দুই বিশ্বযুদ্ধে, এক বিশ্বযুদ্ধে 18 মিলিয়ন আর এক বিশ্বযুদ্ধে 50 মিলিয়ন। 68 মিলিয়ন লোক মারা গেল যাদের কারণে দুই যুদ্ধে, আর ইসলামে 50-এর ঊর্ধ্বে যুদ্ধ হলো, তার মধ্যে 1,000 লোকের বেশি মারা গেছে, আর তার যতগুলি মানুষ মারা গেছে সব সামরিক, সিভিল কোনো মানুষ মারা যায়, সব সামরিক লোক মারা গেছে। ইসলামের যুদ্ধে যত লোক শহীদ হোক আর কাফেরদের মানুষ মারা যাক, সব সামরিক, সিভিল কোনো লোক মারা যায়। অথচ সিভিল লোক 68 মিলিয়ন মেরে তারা জঙ্গিবাদের গন্ধ শুনতেছে কাদের কাছে? মুসলমানদের কাছে। কারণ এটা এই জন্য মুসলমানদের ছেলেরাই দায়ী। যাই হোক, মর্জিয়া, শৈথিল্যবাদী, রাফেজি, এদের অপর নাম হল শিয়া। নবী পরিবারের প্রতি অতি ভক্তি দেখিয়ে সাহাবিদেরকে কাফের ফতোয়া যারা দেয় তারা হলো রাফেজি বা শিয়া। খারিজিদের প্রধান আকীদা হলো মুসলিমদেরকে কাফের মনে করা। যে কোনো মুসলিমকে কাফের মনে করা হলো খারিজিদের প্রথম আকীদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো মুসলিমকে যদি কেউ কাফের বলে আর সে যদি কাফের না হয় তাহলে অবশ্যই যে বললে সে কাফের হয়ে যাবে। কত ভয়াবহ ব্যাপার! ওই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খারিজিদেরকে বলেছেন হুম কিলাব ওয়া আহলিন্নার, জাহান্নামীদের কুকুর। ওলামায়ে কেরামগণ বলছে খারিজিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সাথে তুলনা করলেন কেন? মহাদেশী কেরামগণ ব্যাখ্যা করছেন যে খারিজিদের কাজ হলো যাকে তাকে কাফের বলা, আর কুত্তার কাজ হলো যাকে তাকে তাকে দেখে ঘেউ ঘেউ করা। মেহমান আসুক আর চোর আসুক আর ডাকাত আসুক আর কবির আসুক আর মিসকিন আসুক, ধনী আসুক আর গরিব আসুক, সম্মানী আসুক আর অসম্মানী, বাড়ির সামনে লোক দেখলেই কুত্তা কি করে? ঘেউ ঘেউ করে। আর খারেজিরা কোনো মুসলমানকে পাপ করতে দেখলেই সাথে সাথে কি করে? কাফের ফতোয়া দিয়ে দেয়। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, খারেজিদেরকে জাহান্নামের কুকুর হিসাবে গণ্য করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। কবিরা গুনাহকে, গুনাহগারকে আল্লাহ পাক মাফ করে দিলেন। এবং আমি আপনাদের আমাদের জানা দরকার, সহিহ বুখারীতে হাদিস এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মারা যাওয়ার সময় তার ছেলেদেরকে বলল যে আমি তো অন্যায়কারী পাপ করেছি জীবনে অনেক, আমার পাপের ক্ষমা হবে না, তুমি আমার মারা যাওয়ার পরে আমাকে পুড়িয়ে আগুন দিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিও আর অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে, যাতে আমার আল্লাহ আমাকে ধরতে না পারে। এই আকীদা বিশ্বাস এবং এই আমল নিয়ে ইনি মারা গেলেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিলেন। তাহলে মুত্তাকিবুন কাবায়ে, কাবিরা গুনাহগারকে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। এত বড় একজন পাপিষ্ট ব্যক্তিকে যদি আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। বুখারীতে আরেকটি হাদিস আসছে যে একজন লোক বলল, আল্লাহু আনতা আব্দি ওয়া আনা রাব্বু, হে আল্লাহ আমি তোমার রব আর তুমি হলে আমার গোলাম। সে লোককেও আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, কারণ প্রথম জন করেছিল না বুঝে, আর দ্বিতীয় জন করেছিল আনন্দের আতিশয্যে। আর একটি ঘটনা ঘটেছিল মূসা আলাইহিস সালামের। মূসা আলাইহিস সালাম তাওরাতের ফলক ফেলে মারলেন, ছুঁড়ে তাওরাতের ফলকের কিছু অংশ ভেঙে গেল। ওখানে ওলামায়ে কেরামগণ বলছেন যে আল্লাহর কালামকে ছুঁড়ে মারাটা তো খুব ভালো কাজ নয়, কিন্তু উম্মত বাসুর পূজায় লিপ্ত শিরিকের পাপ দেখে মূসা আলাইহিস সালাম রেগে অগ্নি শর্মা হয়ে গেল, তাওরাতের ফলক ছুঁড়ে মারলে, তাওরাত পাথরের উপর করে ভেঙে গেল। তাহলে খারিজিদের দৃষ্টিতে মূসা আলাইহিস সালামকে কি বলতে হবে? আল্লাহর কালামকে ছুঁড়ে ফেলে মারলেন, আল্লাহু আকবার। এই সমস্ত দলিলের ভিত্তিতে খারিজিরা সরি যারা মুর্তাকিবুল কাবায়ের যারা কবিরা গুনাহগার তারা মুসলিম হিসাবেই গণ্য, কিন্তু মুসলিমদের স্তর আছে। তারা যে সমস্ত দলিল দিয়ে মুসলমানদেরকে কাফের বলে, দলিলের আগে পরে ভালো করে পড়েন। আল্লাহ পাক বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম কাফিরুন। তারপরে আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুম যালিমুন, ফাউলাইকা হুম ফাসিকুন, অপরাধ একটা, কিন্তু শাস্তি আল্লাহ উল্লেখ করলেন তিনটা। একবার বললেন কাফের, যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের। আবার বললেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা ফাসিক। আবার বললেন যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা জালেম, কাফের ফাসিক জালেম, তিনজন কি এক? একই অপরাধের তিনবার শাস্তি আল্লাহ তিন রকমের ঘোষণা করলেন। ওই আয়াতের মধ্যেই তো প্রমাণ হয় যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করলে কেউ কাফের হয়ে যায়, ফয়সালা না করলে কেউ কাফের হয়ে যায়, কেউ জালেম হয় আর কেউ ফাসিক হয়। সময় থাকলে আমরা উদাহরণ দিতে পারতাম, তাও সংক্ষেপ বলে দিই। একটা ক্লাস ভেঙেছে দুইজন ছাত্র, একজন হলো ক্লাস এইটের ছাত্র, একজন ক্লাস ওয়ানের ছাত্র। ক্লাসের দাম একই, দুইজনের শাস্তি কি সমান? দুইজনের শাস্তি যেমন সমান না হয়, স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি হয়, ওরকম ম্যান টু ম্যান ভেরি হবে মানুষের জ্ঞান পরিমাণ বুদ্ধি বিবেচনা এবং তার লেখাপড়ার দক্ষতা যোগ্যতার কারণে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন একই অপরাধের শাস্তি তিনবার তিনটা ঘোষণা করেছে। তাহলে কেউ আল্লাহর বিধানের বাইরে ফয়সালা দিয়ে কাফের হবে, কেউ জালেম হবে, কেউ ফাসেক হবে। কিন্তু যারা মুসলিমকে কাফের বলে, খুব সতর্কতার সাথে লক্ষ্য করলে দেখা যায় তারা নিজেরাও কিন্তু তাদেরকে মুসলিম হিসাবেই গণ্য করে। যখন বক্তৃতাতে সংগ্রামী তাওহিদী জনতা, আপনি যাদেরকে কাছে পেলে যাদের বিরুদ্ধে যুদ্ধ করাকে হালাল বললেন খানিক আগে, খানিকক্ষণ পরে তো তাদেরকেই সংগ্রামী তো তাওহিদী জনতা বলছেন। আবার বলছেন 95% মুসলিমের দেশে ইসলাম বিরোধী কাজ হতে দেওয়া যাবে না। আপনি যখন 95% মুসলিমের দেশে ইসলাম কায়েমের দাবি তুলছেন, তখন কিন্তু যাদেরকে কাফের বলেছেন তাদেরকে গণ্য করেই 95% ধরেছে। যদি তাদেরকে আপনার প্রথম ফতোয়া অনুযায়ী কাফের গণ্য করা হয় তাহলে তারা মুসলিম থেকে খারিজ। তাহলে আপনার মতো মুসলিম এ দেশে কয়জন আছে? ধরেন সরকার 2 জন, তো যে দেশের সরকার 2 জন মুসলিম সাথে ইসলামে দাবি কেন? তার মানে রসুল্লাহ হুদাসাউল আসলামের সুবাহাউল আহলাম, তাদের যে বুদ্ধি হবে কম, বিবেচনা হবে কম, বয়স হবে কম, পৃথিবীর সকল যুগের সর্বকালের সর্বযুগের সর্ব জায়গার খারিজিদের আকিদা একই। তারা এই যে আকিদা যেমন পোষণ করে তাদের আচরণটা হয় বাল্য সুলভ। যা বাহরাইনের মাটিতে সচক্ষে দেখে বাহরাইনে গিয়ে দেখতে পাচ্ছি যে খারিজিরা শিয়ারাওরা সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছে, নিজের ঘরের আসবাবপত্র রাস্তায় নামিয়ে দিয়ে ওগুলো আগুন জ্বালায় পুড়াচ্ছে, পুরায় সরকারের পতন ঘটাবে। মানে নিজের পায়ে কুরআন মেলে নিজের সরকারের পতন ঘটাবে। দক্ষিণভুক্ত কিমাহার দুনিয়া চরমপন্থীদের 2টি রূপ, একটি হলো বুলেট পন্থী আর একটি হলো ব্যালট পন্থী। একটি হলো কি পন্থী? বুলেট পন্থী। বকেশ্বরী কোথায় রে লুকিয়ে গেল বাসনে, বুলেট পন্থী কোথায় রে লুকিয়ে গেল ছবের তলে। তো বুলেট পন্থীরা ছবের তলে লুকিয়ে গেছে। বুলেট পন্থীদের দলিল কয়েকদিন আগে ছোকরা বলছিল প্রতিবার তাল প্রতিবার শ্রিয়াম। তো এই দেবী বলছে তুমি কাছে শ্রিয়াম রাখছো? না তার কি দেবী শ্রিয়াম রাখো না কেন? প্রতিবার শ্রিয়াম কেন এই দেবী শ্রিয়াম রাখা হারাম? তাহলে প্রতিবার সিয়ামের আয়াত কোরআনে আছে, কিন্তু সিয়াম কে রাখবে, কখন রাখবে, কিভাবে রাখবে, এর একটা বিধান আছে না? তো প্রতিবার কিতাল যে আয়াতটাও কোরআনে আছে, কিতাল কে করবে, কখন করবে, কার বিরুদ্ধে করবে, কিভাবে করবে, বিধান আছে না? প্রতিবার কিতাল মানে রাস্তায় খুব ভাবি করো। তো প্রতিবার সিয়াম মানে রেডি সিয়াম রাখা, সে রাখো নি কেন? ওই ঈদের দিনে সিয়াম রাখা হারাম। তিনের দিনে যেমন সিয়াম রাখা হারাম, কোরআনের আয়াত আছে ব্যাখ্যা নিতে হাদিস থেকে, কুতিবা আলাইকুমুল কিতাল কোরআনের আয়াত আছে, কিন্তু মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ কিয়ামত পর্যন্ত হারাম। বন্ধুগণ, দুই নম্বর দলিল হলো ইলহুকু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহ রাখেন। এই আয়াতটি আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের ফতোয়া দিয়ে তাকে হত্যা করা জায়েজ বলেছিল খারিজ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কালিমাতু হাক্কুন ইউরাদু বিহা জাও। এরপরে তিনি বললেন ওয়ালা বুদ্দা মিন ইমারাতিন বিররাতিন আও ফাজিরাতিন, ইমারতের মধ্যে নেককার লোক আসবে বদকার লোক আসবে এই স্বাভাবিক। ব্যালট পন্থীদের বক্তব্য হল যেন তেন প্রকারের যেভাবে ভাবে ক্ষমতা দখল করাকে জরুরি, তাই তাদের ধর্মীয় গুরু যিনি এই ব্যালটের মাধ্যমে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখে থাকেন, তিনি অনেক আগে ঘোষণা দিয়েছেন দিন দারাস হুকুম আপনার নাম হয় শরীয়ত হুকুম আপনি কানুন দাবে তাকে পাবন দিতেন। দিন আসলে ক্ষমতা দখলের না, ক্ষমতা দখল করলে দিন কায়েম হয়ে গেল। একজন ক্ষুধার্ত ফকিরকে বলা হয়েছিল একারাকে কত, তো বলছে একারাকে দুই রুটি, বলছে একারাকে দুই দুই রুটি কেন, বলছে না একারাকে দুই রুটি, ক্ষুধার্ত ফকিরের রুটি ছাড়া আর কি আছে। ক্ষমতার লোভে যারা লিপসু, ক্ষমতার জন্য যারা পাগল পারা, তারা দিন দরাজ হুকুমতকার নাম হয় এ কথা বলা ছাড়া তাদের কোনো উপায় নেই। ঐতিহাসিক পটভূমিকে আমরা দেখতে পাই এই খারিজের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা থেকে, চরমপন্থীদের বিরোধিতা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে, চরমপন্থীদের বিরোধিতা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদের সাথে যথাযথ মুনাজারা করেছিলেন। সেখানে তারা তিনটি দলিল দিয়েছিল, এক নম্বর দলিল হলো আলী ইবনে আবি তালেব আমিরুল মুমিনিন হলেন না কেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধির সময় মুহাম্মদ রাসূলুল্লাহ শব্দটা বিলুপ্ত করেছিলেন। ইনি হুকমু ইল্লা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম দেওয়ার অধিকারী কেউ নেই, অতএব সালিসি বৈঠক বৈধ নয়। তিনি দলিল দিলেন ফাওয়াসু হাকামুন মিন আহলিহি ওয়া হাকামুন মিন আহলিহা, এরপরে গনিমত বণ্টন কেন করা হলো না। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন মা আয়েশা সিদ্দিকাকে গনিমত হিসাবে কে গ্রহণ করতে চাও। মহতারাম আমির জামাতের আলোচনার মাধ্যমে আমরা শুনতে পেলাম জমহুরিয়াত তথা গণতন্ত্র, গণতন্ত্র মানে পাগলের গোলাম, তাই ডক্টর আল্লামা ইকবাল বলছেন জমহুরিয়াত কি সাহেব তাতে হুকুমত হয় যাহা ইনসান কো সমান কিয়া জাতা হয় গোলামি কিয়া জাতা হয় উনকে আকল কো। গণতন্ত্র এমন এক পাগলের গোলাম যেখানে মানুষের মাথা গণনা করা হয় কিন্তু মানুষের প্রেম ওজন করা হয়। এ নিয়ে ইসলামী আন্দোলন হতে পারে না, যারই ফলশ্রুতিতে দেশের মধ্যে যত ধরনের বিশৃঙ্খলা সব কিছু চলছে। আহলাদিস আন্দোলন বাংলাদেশ এই বিশৃঙ্খলার বিরুদ্ধে রয়েছে। আহলাদিস আন্দোলনের পূর্বপুরুষ বীর সিফা সালাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আপনার বিরুদ্ধে যারা সংগ্রাম করছে তাদেরকে অস্ত্র দিয়ে দমন করা হোক, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন মুসলমানের বিরুদ্ধে মুসলমানের অস্ত্র চলে না, কোনো অবস্থাতেই আমার কারণে কোনো মুসলিমের রক্তপাত হতে পারে না। সেই দিনে এই আহলাদিস আন্দোলনের বীর সিফা সালাম প্রথম পুরুষ, এ আহলাদিস আন্দোলনের প্রথম সারির আন্দোলনকারী উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানের রক্তের মূল্য ছেদি দিয়েছিলেন। ইমাম আহমদ হাম্বলকে তিন তিনবার জেল খাটানো হলো, তিন সরকার বদলে গেল, ইমাম আহমদ হাম্বল জেল থেকে বের হতে পারেননি। ইমাম আহমদ বিন হাম্বলকে মুক্তির দাবিতে রাজপথ গরম করার জন্য, গাড়ি ঘোড়া পুরানোর জন্য, চরমপন্থী আন্দোলন শুরু করার জন্য অনুমতি চাওয়া হলো, ইমাম আহমদ হাম্বল মানা করে দিলেন। ইমাম বুখারি রাহমাহুল্লাহ বুখারা থেকে বেরিয়ে গেলেন কিন্তু চরমপন্থীকে সমর্থন দিলেন না। আমাদের আহলাদিস আন্দোলনের মহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে তিন বছর ছয় মাস ছয় দিন কারাগারে অন্তরীণ রাখা হলো অন্যায়ভাবে। রাস্তার দিকে একদিন কোনো বিশৃঙ্খলা তো দূরে কোথা, কোনো গাড়ির গায়ে ফুলে ফুকা এবং কোনো অন্যায় আচরণ অসহযোগ এবং দেশের জাতির ক্ষতিকারক কোনো কর্মসূচি আমাদের গ্রহণ করা হয়। তার কাজ কার্যক্রমের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে আমাদেরকে যে তালিম দিলেন, সেই তালিমের সবকি হলো এই চরমপন্থী আন্দোলনের বিরোধিতা। আন্দোলন যত বেগবান হবে, চরমপন্থী, নরমপন্থী, গরমপন্থী, শৈথিল্যবাদী, বামপন্থী, রামপন্থী সব পন্থী মুখ থুবড়ে পড়বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।